الشهادة ببيانه أو يكون أحدها أغلب وأروج فحينئذ يصل إليه تحريا للجواز وهذا إذا كانت مختلفة في المالية فإن كان سواء فيها كالثنائي والثلاثي والنصرة اليوم بالسمرقان والاختلاف بين العدال بفرغانة جاز البيع إذا أطلق اسم درهم كذا قالوا وينصرف إلى ما قدر به من أي نوع كان لأنه لا منازعة ولا اختلاف في المالية. ومن أطلق الثمن في البيع كان على غالب نقد البلد لأنه المتعارف وفيه التحري للجواز فيصرف إليه فيصرف إليه فإن كانت النقود مختلفة فالبيع فاسد إلا أن يبين أحدها وهذا إذا كان الكل في الجواز سواء لأن الجهالة مفضية إلى المنازعة إلا أن ترتفع الجهالة بالبيان أو يكون أحدها أغلب وأروج فحينئذ يصرف إليه تحليا للجواز وهذا إذا كانت مختلفة في المالية فإن كانت سواء فيها كالثنائي والثلاثي والنصرة اليوم بالسمرقند والاختلاف بين العدد بفرغانة جاز البيع إذا أطلق اسم الدرهم كذا قال وينصرف إلى ما قدر به من أي نوع كان لأنه لا منازعة ولا اختلاف في المالية كنود যে টাকা প্রচলিত টাকা থাকে এর সুরত বিভিন্ন হইতে পারে। সাহেব কুদুরি এখানে যে সুরত গুলির কথা উল্লেখ করছেন এর ব্যাখ্যায় সাহেব মেহদায়া চারটা সুরত এই জায়গার মধ্যে উল্লেখ করছে। কোন দেশে যে টাকা প্রচলিত থাকে এই প্রচলিত টাকা মূল্যমান মালিয়ার এটা বরাবর থাকে কিন্তু রেওয়াজের মধ্যে এখতেলাফ থাকে। তার মানিটা কি যে আমাদের দেশ মনে করেন যে বর্তমানে স্বাধীন বাংলাদেশ হয়েছে পাকিস্তানের টাকা অচল হয় নাই বাংলাদেশের টাকাও চালু করা হয়েছে বাংলাদেশের টাকা 10 টাকা পাকিস্তানের যে টাকা আগেরটা প্রচলিত ছিল এবং এখনো আছে এইটাও 10 টাকা কারণ এটা একটা টাকাগুলি মানুষের হাতে হাতে আছে এগুলি আসতে একটা সময়ের ব্যাপার তো যতক্ষণ পর্যন্ত না আসবে অচল ঘোষণা করে দিত মানুষ সব ফকির হয়ে যেত টাকাগুলিদের যদি তাৎক্ষণিকভাবে অচল ঘোষণা করে দেওয়া হয় তাহলে সারা দেশের মানুষ ফকির হয়ে যাবে না এই জন্য এই টাকাগুলি উঠার আগ পর্যন্ত পাকিস্তানি টাকাও চালু আছে আর বাংলাদেশের যে নতুন নোট ছাপাইছে এই নোটও প্রচলিত মালিয়াত এর মাঝে পাকিস্তানি 10 টাকা নোটের মূল্যমান যা বাংলাদেশি 10 টাকা নোটের মূল্যমানও তা মূল্যমানের মধ্যে একতেলাপ নেই ফরক নেই ফরকটা হইলো দেওয়া আছে প্রচলনের বাংলাদেশি টাকা এটা চলে বেশি আর পাকিস্তানি টাকাটা এটা মানুষে নিব না না নিব একটু দুনামুনা তাইলে কোনো দেশের যে টাকা কোনো দেশের টাকা প্রচলিত টাকা সুরত কয়টা হইতে পারে চাই মালিয়াতের মধ্যে তফাবুত নেই রেওয়াজের মধ্যে তফাবুত আর তাহলে রেওয়াজের মধ্যে তফাবুত নেই মালিয়াতের মধ্যে তফাবুত রেওয়াজের মধ্যে তাফাবুত নাই, অর্থাৎ মালিয়াতের মধ্যে তাফাবুত, অর্থাৎ একটা টাকা এটা এখন আর জমা নাই, বুঝলো? আগের যুগে দশ টাকাই আসছিল, মনে করেন কাঁচা টাকা, একটা দশ পয়সাও হয়তো আপনারা দেখে থাকবেন, একটা দশ পয়সা আসছিল। এটা শেষ দিকে এইটা এখন ওইটা পয়সাও তো দেখা যায় না, দশ পয়সা সিলভারের আছে, আরেকটা স্টিলের আছে, স্টিলের একটা দেয়া পাঁচটার ওজনে স্টিলের তা। এইখানে মালিয়াতের মাঝে মূল্যবানের মাঝে বেশ কম আছে টাকা, আগে যে টাকার দেশের মধ্যে প্রচলিত আছিল স্বর্ণের টাকাই আছিল, একটা খাদ যুক্ত আর একটা খাদ মুক্ত, হাত যুক্ত আর খাদ মুক্ত দুটাই এক টাকা হিসাবে সরকারের প্রচলন ঘটাইছে, কিন্তু একটার মালিয়াত বেশি আর একটার মালিয়াত কম। তাহলে মালিয়াতের মধ্যে একতেলাভ আছে, কিন্তু রেওয়াজের মধ্যে একতেলাভ নেই। এই খাদযুক্ত ডাও এই দশ টাকা দেয় মানুষে নেই, খাদ মুক্ত ডাও দশ টাকা দেয় মানুষে নেই, এইটার মধ্যে কোনো একতেলাভ নেই, এইটা দিলেও নেই এইটা নিলেও কেউ প্যাঁকু চ্যাঁকু এইগুলি করে। দশ দশ পয়সা রেজগাড়ি যেটা আছে এটা যেটা সিলভারের আছিল এটাও নিত, আর যেটা স্টিলের আছিল এটাও নিত, এইটা হলো দ্বিতীয় সুরত। প্রথম সুরত হলো মালিয়াতের মধ্যে একতেলাভ নেই, রেওয়াজের মধ্যে কি আছে একতেলাভ আছে। দ্বিতীয় সুরত হলো মালিয়াতের মধ্যে একতেলাভ, কিন্তু রেওয়াজের মধ্যে কি নাই একতেলাভ। তৃতীয় সুরত মালিয়াত এবং রেওয়াজ উভয়টার মধ্যে একতেলাভ, অর্থাৎ এইটা এইটার মূল্যবানের মধ্যে বেশ কম আছে, এইটা এইটার মূল্যবানের মধ্যে বেশ কম আছে, প্রচলনের ক্ষেত্রে বেশ কম আছে, এইটা বেশি চলে এইটা কম চলে। মালিয়াতের মধ্যেও একতেলাভ, রেওয়াজের মধ্যেও একতেলাভ। চতুর্থ সুরত হল মালিয়াতের মধ্যে একতেলাভ নাই, রেওয়াজের মধ্যেও একতেলাভ। তার মানে কি এইটি এইটি সবটি মূল্যমান হিসেবে একই মূল্যমানের, খালি কালারটা বা চেহারাটা ডিজাইনটা বেশ কম, মূল্যমানের ক্ষেত্রে কোনো একতেলাভ নেই, আবার রেওয়াজের মধ্যেও কোনো একতেলাভ। এই হল চারটা সুরত। তাহলে কোনো দেশে প্রচলিত টাকার সুরত কয়টা হইতে পারে? তাহলে মালিয়াতের মধ্যে একতেলাভ নাই, রেওয়াজের মধ্যে একতেলাভ। দ্বিতীয় হলো রেওয়াজের মধ্যে একতেলাভ নাই, মালিয়াতের মধ্যে একতেলাভ আছে। তৃতীয় হলো রেওয়াজ এবং মালিয়াত কোনোটার মধ্যে একতেলাভ আছে, রেওয়াজ এবং মালিয়াত উভয়টার মধ্যে একতেলাভ আছে। আর চতুর্থ হলো রেওয়াজের মধ্যেও একতেলাভ নাই, মালিয়াতের মধ্যেও একতেলাভ। এই হলো চার স্রোত। এই চারটে স্রোতের কথা এই জায়গার মধ্যে বলছে, এই চার স্রোতের মধ্যে যদি কেউ বেচা কিনা করে আর দেশে প্রচলিত অর্থের অবস্থায় এই হয়, তাহলে কোন সুরতের মধ্যে ভাই জায়েজ হবে আর কোন সুরতের মধ্যে ভাই জায়েজ হবে? এই যে চারটে সুরত বলা হলো, চারটে সুরতের মধ্যে তিনটা সুরত জায়েজ, জন্মি বেচা কিনা হয় তিন সুরত জায়েজ হইল, আর একটা সুরত ভাই ফাঁসি হয়েছে, একটা সুরতে ভাই ফাঁসি। এখানে কিতাব গুসানে রহমতুল্লাহ আলাইহি প্রথম যে সুরত বলছেন সেটা হলো আমিও যেটা প্রথম বলছি ওইটাই, অর্থাৎ মালিয়াতের মধ্যে একতেলাভ নাই, রেওয়াজের মধ্যে কি আছে একতেলাভ, এই সুরত জায়েজ। এই সুরত কি জায়েজ? এই সুরত কেমনে যে দশ টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা কিনলাম, হ্যাঁ করলো আমি বেচলাম, তাহলে এখন টাকা তো দুই ধরনের প্রচলিত, একটা বাংলাদেশি আর একটা পাকিস্তানি, বাংলাদেশিটা আর ওয়াজ বেশি চলে আর পাকিস্তানিরা এটা কম চলে। এখন যদি যদি কয় যে আমি দশ টাকা দেওয়া কিনলাম আর ওই বেড়ায় দশ টাকা জাগাই দিব বা এটা যায়, না, 10 টাকার যা দেয় দিব, তখন বাই হয়ে যাবে আর ওয়াজির, বাই হয়ে যাবে আর ওয়াজির, অর্থাৎ 10 টাকার বেচা কিনা যেটা এটা যেটা আর ওয়াজ, আল মারুফ কাল মাশরু, আল মারুফ কাল মাশরু, যেটা প্রসিদ্ধ এইটাই মানিয়ে নিতে হবে যে এইটাই শর্তযুক্ত করা হয়েছে, আল মারুফ কাল মাশরু। আর দ্বিতীয় যে সুরতটা মালিয়াতের মধ্যে বেশ কম আছে, একতরাফ আছে, কিন্তু রেওয়াজে রেওয়াজের মধ্যে একতরাফ আছে, মালিয়াতের মধ্যে কি আছে বেশ কম আছে, কিন্তু রেওয়াজের মধ্যে কি নেই একতরাফ নেই। তার মানে কি যে এইটা দিলেও নেই সেটা দিলেও নেই, তো মালিয়াতের মধ্যে কি আছে বেশ কম, এই ক্ষেত্রে বাইফাস, এই ক্ষেত্রে বাইফাস আছে। কারণ বায়ে চাইব মালিয়াতের যেটা বেশি দামে বেশি মূল্যবানের, মালিয়াতের মধ্যে যেটা বেশি এটা নেওয়ার জন্য, আর মুস্তারি চাইব যেটা কম মূল্যবানের এটা দেওয়ার জন্য, এখন দুইজনের মধ্যে ঝগড়া লাগিবে। তাহলে এটা হইতেছে মুজিল আল মুনাজা, আর যে বেচা কেনার চুক্তি আখেরান মুজিল আল মুনাজা হবে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে ঝগড়া বিবাদ পর্যন্ত গড়াইবে, সেইটা ফাঁসি। এই জন্য এই দ্বিতীয় সুরত, আর তৃতীয় সুরত হইল মালিয়াত এবং রেওয়াজ কোনটার মধ্যে, দুটোর মধ্যে একতলাফ আছে, মালিয়াত এবং রেওয়াজ দুটোর মধ্যে কি আছে একতলাফ আছে। এই ক্ষেত্রে যেটা আরওয়াজ হবে এটার উপরে হয়ে যাবে, প্রথম সুরতের উপরে কি আছে যেটা আরওয়াজ হবে এটার উপরে কি হয়ে যাবে, কারণ একজন আকেল বালেক মুসলমানের কোর্টে যতক্ষণ পর্যন্ত সহি খেলার দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত এটা সাব্যস্ত। আর চতুর্থ সুরত যেটা মালিয়াত এবং রেওয়াজের মধ্যে একতলাফ নাই, অর্থাৎ সবই বরাবর, এটাও চলে ওইটাও চলে, এটাও যা দাম ওইটাও তা দাম, এই ক্ষেত্রে মুস্তারি যেটা দিবে এটাই বাইক নিতে বাধ্য থাকবে, মুস্তারি যেটা দিবে বাই এটা নিতেই কি থাকবে বাধ্য থাকবে। এক্ষেত্রে বাই করতে পারবো না যে ওইটা দিতে হবে, কারণ রেওয়াজ সব একরকম, মালিয়াত তো সব একরকম। কথাটা এটা ব্যাখ্যা করে পরিষ্কার করা হলো, কিন্তু আসলে কিতাবের মধ্যে এইভাবে বলা আলা ওয়ামান আতলাকাস সামানা ফিল বাই কানা লা গালিবিন নকদিল বালাদি লিআন্নাহুল মুতাআরাফু ওয়া ফীহি তাআদিয়ুল জাওয়াজ বাইয়াস ফায়ুসরাফু ইলাইহি। ওয়ামান আতলাকাস সামানা ফিল বাই, তো একজনে কইল যে মহামান্য আদালত দেশের মধ্যে তো টিয়া বসিয়া বিভিন্ন ধরনের আছে, এখন কেউ যদি এরকম করে কেউ যদি ওরকম করে তাইলে ভাই ভাই হইব কি, তা আদালতে ব্যাখ্যা করে বলতেছে ওমান আতলাকা সামানা ফিল বাইলি কান আলা গালিবিন নকদিল বালাদি লিআন্নাহুল মুতাআরাফ ওয়া ফীহি তাহাদিয়ুল জাওয়াজ ফায়ুসরাফু ইলাইহি। ওমান আতলাকা সামানা, বেচা কিনা চুক্তির মাঝে বাইকে মুতলাক রাখছে, তার অর্থ হল যে দেশের মধ্যে দুই ধরনের টাকা চালু আছে, একটা হলো বুখারার টাকা আর একটা হলো সমরকন্দের টাকা, যেটা আমি বাংলাদেশ আর পাকিস্তান দিয়ে বুঝাইছি। এখন মুসালিফিনের কায়দা অনুযায়ী জাইদুন কি কয় জরাবা জাইদুন আমরান, ওই সব বুখারা এবং সমরকন্দের টাকা প্রচলিত থাকে দেশ। ওমান আতলাকা সামানা ফিল বাই, বাইয়ের মধ্যে 10 টাকা দিয়ে আমি এই জিনিসটা তোমার কাছ থেকে কিনতাছি বা 10 টাকা দিয়ে আমি তোমার কাছে এই জিনিসটা বেচতাছি, মুতলাক রাখছি, আর দেশের মধ্যে দুই ধরনের টাকা প্রচলিত আছে, বোকারার টাকা বেশি চলে সমরকন্দেরটা কম চলে। ওমান আতলাকা সামানা ফিল বাই কান আলা গালিবিন নকদিল বালাদি, তো বাই শহরকে জোর পিয়া জিয়াদা রেওয়াজ হো উসি পর বাই হো জায়েগা, যে টাকার প্রচলন শহর, তাহলে এই ক্ষেত্রে টাকার মালিয়াতে, টাকার মালিয়াতে দিয়ে কইলাম না যে এখানে কোনো আমি যেভাবে বলছি এই জাতীয় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিতাবের মধ্যে নাই, এইটাই প্রথম সুর যে মালিয়াত এক কিন্তু রেওয়াজের মধ্যে কি এক পেলাম। ওমান আতলাকা সামানা ফিল বাইয়ি কানালা গালিবিন আদিল বালাদ কয় আগার কুইশস বাইকে আন্দর সামান কো কিয়া রাখে মুতলাক রাখে কানালা গালিবিন আদিল বালাদ তো শহর মে জিয়াদা রেওয়াজ জো রুপিয়া হো উস পর বাই হো জায়েগা কারণ কি দুইটা কারণ একটা কারণ হলো লি আন্নাহুল মুতাআরাফু যে যেটা বেশি গালিবে নক অর্থাৎ যেটা বেশি প্রচলিত এটা মুতাআরাফের মতো আর আল মারুফ কাল মাশরুদ আল মারুফ কাল মাশরুদ যেটা মারুফ হয় এটা সত্যের মতো নি সত্য না করলেও এটা সত্যের মতো নি সুতরাং এই কারণে এই যুক্তিতে মুতাআরাফের উপরে কি হয়ে যাবে বাই হয়ে যাবে وفيه التحدي للجواز আর দ্বিতীয় আরেকটা যুক্তি সাহেবি হাদায় দিতেছে যে যদি আমরা দুইটার একটার উপরে জায়েজ না করতাম একটা যেটা আল তাহারাফ যেটা আরওয়াজ ওইটার উপরে আমরা দিচ্ছি এখানে এইটা যদি আমরা না করতাম তাহলে জায়েজ হওয়ার ক্ষেত্রে মুসলমান আকেল বালেগের কোলটাকে জায়েজ যতক্ষণ সাব্যস্ত করা যায় ততক্ষণ এটাকে জায়েজ সাব্যস্ত করতে হয় এখন যদি আমরা যে দুই ধরনের টাকা চালু আছে এখন এগুলো বাই হবে না নির্দিষ্ট না করার কারণে যে হালত আসছে তাহলে এই যে মুসলমানের কোলটাকে বৈধতা দেওয়ার জন্য যে একটা ফিকির চিন্তা মুসলমানের হওয়া উচিত সেটা থাকে না আর এইভাবে যদি আমরা আরওয়াজের উপরে হ্যাঁ বৈধতার ফতোয়া দিই তাহলে এই জিনিসটা কি হয় পাওয়া ওয়াফিহি তাহাদ্দিউ লিল জাওয়াজ আর উসমে জায়েজ কা তলব তলবে জায়েজ জায়েজেরও দিকে একটু তালাশ করলেন অর্থাৎ এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করলেন ফায়ুসরাফু ইলাইহি ফায়ুসরাফু ইলাইহি তো গালিবে নকদে বালাদ পর কিয়া হুকুম কো ঘুমায়া যায় গালিবে নকদে বালাদ পর হুকুম কো ঘুমায় অর্থাৎ বাই যায় যদি তো কি করা হবে হুকুম লাগানো ওমান আতলাক আচ্ছা ফাইন কানাতিন নুকুদ মুখতালিফাতান ফাল বাইউ ফাসিদুন ইল্লা আইয়ুবাইয়ানা আহাদাহা ওয়াহাযা ইযা কানা ইযা কানাল কুল্লু ফির রিওয়াজি সাওয়াউন لأن الجهالة مفضية إلى المنازعة إلا أن ترتفي الجهالة بالبيان أو يكون أحدها أغلب وأرود فحينئذ يصرف إليه تحريا للجواب وهذا إذا كانت مختلفة فإن كانت النقود مختلفة মুখতালিফাতান ফাইন কানাতিন নুকুতু মুখতালিফাতান ফিল মালিয়া সে দেশে যদি টাকা কয়েক ধরনের প্রচলিত থাকে দুই ধরনের প্রচলিত থাকে থাকার পর আগেরটার মালিয়ত বরাবর আছে কিন্তু এখন যেটার কথা বলা হইতেছে এটা মালিয়াতের মধ্যে বেশ কম ওই যেটা বলছি যে স্বর্ণের টাকায় দুই ধরনের আছে একটা খাদ মুক্ত আর একটা হলো খাদ যুক্ত খাদ মুক্তটা বাজারে স্বর্ণ হিসাবে যদি বেচতে চান তাহলে এটার দাম বেশি না আর খাদ যুক্ত যেটা স্বর্ণ হিসাবে বেচতে গেলে কম না তাহলে এটা তো মালিয়াতের মধ্যে কম বেশি আর আগের জমানার মধ্যে এখন তো টেহা বাজারে এখন কি পাওয়া যায় টেহা আর আগে ভাবে তো কাঁচা টেহা কাঁচা টেহা ওই দিকে কাঁচা টেহা এখানে যদি মালিয়াতের মধ্যে একতেলাফ হয় বা ইনকানাতিন নুকুদ মুখতালিফ কিন্তু রেওয়াজের মধ্যে একতেলাফ টেহা যেটা খাদ যুক্ত খাদ মুক্ত উভয়টাই চলে কিন্তু নির্দিষ্ট করে নাই তাহলে এই জায়গার মধ্যে বাই কি হয়ে যাবে কারণ এই ক্ষেত্রে বায়ে চাইবে বেশি দামিটা নিবার জন্য আর মুস্তারি চাইবে নন্দা মেটাতে তাইলে এই যে হালতটা মুজিলাল মুনাজা আর যে ভাই আখেরা মুজিলাল মুনাজা হয় ফাসিদ এই এই এই কথা এই সারাদিন খালি মুজিলাল মুনাজা বাইরে অনুষ্ঠান আমাদের কথা করে বলবে। এখন তো মুজিলাল মুনাজা হচ্ছে বুঝে আসছে তো কিন্তু রেওয়াজের কথা এই জায়গার মধ্যে কয়নি ফাল ভাই ও ফাসিদুন, তাহলে এই ক্ষেত্রে ভাই কি হয়ে যাবে হ্যাঁ, যদি বইলা দেয় খাদ মুক্তরা বইলা দেয় খাদ যুক্তরা, তাহলে তো তাহলে এই সুরত যেটা ফাসেদের সুরত এইটাও যদি বইলা দেয় তাহলে এই সুরত তো যায় এটা ফাসে সাওয়াউন। এই যে এই সুরতটা যেটা হলো যে প্রচলন দুটাই বরাবর, এটাও নেই এটাও নেই কোনটা এ উপে পু করে নির্ধারণ না করে তাহলে বুস্তারি চাইব কম দামের ডা দিবার লাগিয়া আর বাইরে চাইব বেশি দামের ডা দিবার লাগিয়া আগেরটার কিন্তু ব্যাখ্যা এটা আগেরটা আর এটা আলাদা কোন জিনিস, এই নতুন আরেক সুরত সাহেবের মালিয়াতের মধ্যে একতলাফ হবে, রেওয়াজ এবং মালিয়াতের মধ্যে কি হবে একতলাফ, অর্থাৎ যেমনি ভাবে এই টাকা মালিয়াতের মধ্যে কম বেশি আছে তেমনি ভাবে চলার মধ্যে কম বেশি আছে। মনে করেন যদি গুদাই দেশ হয়ে থাকে একটা কথার কথা, তাহলে কম দামের যেটা এটা রেওয়াজ বেশি হয়ে গেছে, গুদাই দেশ পাগলের দেশ বাংলাদেশ, তো যেটা কম দামের এটা রেওয়াজ বেশি, আর যদি সারাকের দেশ হয়ে থাকে তাহলে বেশি দামের যেটা এটা রেওয়াজ বেশি, কিংবা গুদাই আর সারাকি দুই বার এক জায়গার মধ্যে এই এক অঞ্চলের মধ্যে এটা বেশি চলে আবার আরেক অঞ্চলের মধ্যে ঢাকা আবার গ্রাম দেশের মানুষ, গ্রাম দেশের মানুষ হাজার টিহা একশো টিহা মুক্তি পাচ্ছে, হাজার টিহা পাঁচশো টিহা মুক্তি পাচ্ছে, কারণ এখানে এরা দেখা এটা বুঝতে পারে না না এটা কি না এটা জাল নাকি, আর গ্রাম দেশে যায় ঝামেলা বেশি, শহরের মানুষের টাকা গনেও বেশি কিন্তু এর মধ্যে ঝামেলা কম, কিন্তু আবার যে কোনো একটার মূল্যমান বেশি, যে কোনো একটার মূল্যমান কম, অর্থাৎ একতলাফ দুটার মধ্যে আছে, রেওয়াজের মধ্যেও একতলাফ হবে এবং প্রচলনের মধ্যেও একতলাফ, তাহলে ওই জায়গার মধ্যেও যেটা আরওয়াজ হবে কম দামের তাই যদি আরওয়াজ থাকে তাহলে বাই চাইছে আরওয়াজ নিতে, যদি রেওয়াজ এবং মালিয়াতের মধ্যে একতলাফ হয় তাহলে আরওয়াজের উপরে কি হয়ে যাবে বাইরে যাবে, কারণ আরওয়াজটা মালিয়াতে কম হইলে ওইটার উপরে হবে, আরওয়াজটা যদি মালিয়াতে কমও হয় তখন বাইরে এই কথা কইতে পারবো না গাড়ি আরওয়াজ যেটা আছে আমার ওইটা যাবে, কারণ আলমা আরব কালমা শুরু আর দ্বিতীয় একজন মুসলমান আকিল বালেগের কৌলকে যতক্ষণ পর্যন্ত সহিসাব্যস্ত করা যায় সম্ভব ততক্ষণ পর্যন্ত এটারে কি করতে হবে সহিসাব্যস্ত, এই হলো তৃতীয় আউ ইয়া কোন আহাদুহা আগলাবু আর ওয়াজু ইয়া তো হো উন্মেসি কুই এক আগলাবু আর ওয়াজু জিয়াদা রেওয়াজ আর জিয়াদা গালে বাহিনাইদিন ইউসরাফু ইলাইহি, তো উস ওয়াকত বি ইউসরাফু ইলাইহি জায়েজ, ইলাইহির দিকে জাওয়াজ, ইসরাফুল জাওয়াজ ইলাল জাওয়াজ, তো জাওয়াজ কি তরফ ঘুমায়া যায়, তাহারিয়ান লিল জাওয়াজ, তাহারিয়ান লিল জাওয়াজ, জাওয়াজ কো তলব করতে হবে, ওই দুটা দলিল এই জায়গার মধ্যে আছে। মালিয়াতের মধ্যে একতলাফ হবে, রেওয়াজের মধ্যেও একতলাফ, আর এই উসি ওয়াক্ত হোগা জব কে মালিয়াত মে ইখতিলাফ। এই ক্ষেত্রে কি চতুর্থ সূত্র, ফা ইন কানাত সাওয়ান ফিহা কাসুনাই ওয়া সুলাসি ওয়া নুসরাত ইয়াওমা বিসমরকান ওয়াল ইখতিলাফু বাইনাল আদালি বাইনাল আদালি বিফারগানা জাযাল বাইউ ইযা আতলাকা ইসমু দিরহাম কাযা ক্বাল। যদি মালিয়াতের মধ্যে বরাবর হয় এবং রেওয়াজের মধ্যেও কি হয় বরাবর, মালিয়াতের মধ্যে বরাবর তার মানে এটা কি যে এইটার দামও তা ওইটার দামও তা, রেওয়াজের মধ্যে বরাবর এটাও যেমন চলে ওইটাও তেমন চলে। দৃষ্টান্ত মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির যুগের একটা দৃষ্টান্ত দিতেছে, কয় যে হ্যাঁ বর্তমানে সমরকন্দের মধ্যে সুনাই সুলাসি নুসরাতি প্রচলন, সুনাই টাকা সুলাসি টাকা নুসরাতি টাকা, সুনাই সুলাসি নুসরাতি হলো তৎকালীন যুগে এক টাকার একটা নোট, এটা বাদশাহ নুসরতউদ্দিন এর নামের দিকে নিসবত করে এটারে কয় মজ্জা টাকা, মজ্জা টাকা নুসরাতি বলা হইতো এক টাকার নোট যেটাকে, এটা নুসরাতি বলা তার দিকে নিঃসরুত। আর সুনাই সুলাসি ওই ওই যুগের মধ্যেই সমরকন্দের মধ্যে নুসরাতিও প্রচলন ছিল, সুনাই প্রচলিত প্রচলিত ছিল সুলাসি প্রচলিত, সুনাই বর্তমান যুগে আদলি আছে না আদলি আডানা এই দিও তো উঠতে দেখেছি, আমরা এক পায়েও দিচ্ছি দুই পায়েও দিচ্ছি তারপরে পাঁচ পায়ে দিচ্ছি দশ পায়ে দিচ্ছি, এখন না দশ পায়ে পর্যন্ত নাই শিখিয়ে আছে কিছু কিছু দেওয়া যায় আছে নাকি শিখিয়ে এখনও দেওয়া যায় আধলি আড়ানা এখনো মাঝে মধ্যে আসে, তো যাই হোক আধলি সুনাই হলো দুই আধলি মিললে এক নুসরাতির পর সম পরিমাণ, আর সুলাসি হলো এটা তিনটায় মিলে একটা, এই এটা এখন বর্তমান প্রচলন নাই আর কি, তিনটায় একটা চারটায় একটা হয় শিকি, চারটায় একটা শিকি ওই যুগে প্রচলিত আসিল তিনটায় একটা, কোনো ব্যক্তি যদি দশ দিরহামে লেনদেন করে আর যেটা মুসাল্লিফে বুঝাইতেছে যেমন বর্তমানে সমরকন্দের মধ্যে নুসরতি সুলাসি সুনাই প্রচলিত আছে, তাহলে যেটা মুস্তারি দিবে এটা দুই লাই সব দিক সমানভাবে চলবে, অর্থাৎ দুইটা আদলি নিয়ে এক টাকা লেনদেন করে আবার এক টাকা দিয়া তিনটা নেয় বা দুইটা দিয়া একটা নেয় তিনটা দিয়া একটা নেয় আবার ওই এক টাকার কথা কইয়া পণ্য দিয়া তিনটা দেয় একটা দেয় দুইটাও কথাটা বুঝে আসছে, ওই যুগে এরকম প্রচলন এটা এখনো আসছে, আর যদি কেউ এক টাকাটা কিনে তাহলে দুইটা আদলি দিলে দিবে না, এক টাকা দিয়ে কিনে একটা এক চারটা শিখি দিলে দিবে না, এক টাকা দিয়ে কিনে এক টাকার নোটও একটা দিলে এই এই জিনিসটাই বুঝাইতেছে যে তৎকালীন যুগে সুনাই সুলাসি এবং নুসরাতি যেটা প্রচলিত ছিল, যদি কেউ দশ টাকা দিয়ে কিনে তাহলে নুসরাতি দশটা দিতে হবে আর সুনাই বিশটা দিতে হবে, সুলাসি তিরিশটা দিতে হবে। তাহলে ভাই কি হয়ে যাবে, যে রাই সুনাই দেব সুলাসি দেব নুসরাতি বুসানি দেবে বলতেছেন, যেমন সুনাই এবং সুলাসি এবং নুসরাতি সমরকন্দের মধ্যে বর্তমানে প্রচলিত আছে আর আদালি ফারগানার মধ্যে প্রচলিত। ফারগানা আরেকটা অঞ্চল মুসানের এলাকা, এই ফারগানার মধ্যে আদলি অনা সহজ বুদ্ধি হলো এটা এটা বোঝা যায় আদালি কি জিনিস, দিরহাম দিনার রুপিয়া টাকা এরকম নাম আছে না, এক এক দেশের মধ্যে রুপি এক এক দেশে এক একটা নাম দেয়, ওই এলাকার মধ্যে আদালি মানে আদালি যদি আমি দেশের আদলি বলে করেন তাহলে অমান্য করতে পারি, আদলি এই ভাষাই আইসি ওই দেশে আদলি আদলিও তাহলে যদি হয় তাহলে দুইটা দিয়ে করছে, দুইটা দিয়ে একটা, আর যদি আদালি যে নুসরাতির মতো মনে করেন তাও মনে করতে পারেন। ফারগানার মধ্যে আদালির লেনদেন হইতো আর আদালি যেটা হলো এটা হলো ফারগানার টাকা, তাহলে ফারগানার মধ্যে দশটা হাজার যদি করে না এখানে আরও যদি ফারগানার অন্য টাকা থাকে তাহলে এই আদলিও নিতে পারে আর ওই ফারগানার যে দিরহাম আছে দিরহামও নিতে পারে, এরকম আর কি একটা কথা কথা হুসেন বললেন যে যেমন বর্তমানে ফারগানার মধ্যে এবং সমরকন্দের মধ্যে এইভাবে টাকা পয়সার প্রচলন আছে, এখন যদি কেউ লেনদেন করে তাহলে যা জাল ভাই তাহলে এগুলির ভাই কি আছে যায় ইজা আতলাকা ইসমাত দিরহাম, যে কইল দশ টাকায় কিনছি দশ টাকায় কিনছি আর এগুলির যে কোনো একটা যদি দেয় তাহলে কি হয়ে যাবে ভাই সহিয়ে যাবে কাজা কাল কয় মুতাহিরিন বা শায়েখ কেরাম এরকম ফতোয়াই দিছে। আমাদের বাংলাদেশে যদি কেউ একশো টাকা দিয়ে করে তাহলে নোট যদি একশো টাকার একটা দেয় তাহলেও ভাই সহি হবে, পঞ্চাশ টাকা দুইটা দেয় তাহলেও ভাই সহি হবে, দশ টাকা দশটা দেয় তাইলেও ভাই সহি হবে, পাঁচ টাকার বিশটা দেয় তাইলেও ভাই সহি হবে, একশো টাকার একটা দেয় তাইলেও ভাই সহি হবে, একশো টাকা দুই টাকা পঞ্চাশটা দেয় তাইলেও ভাই এই জিনিসটাকে সব দিন প্রচলন কি বরাবর সমান সমান সমান যেটা মুস্তারি যেটা দিবে এটার উপরে কি হয়ে যাবে ভাই পাইনকা আনাত সওয়ান মালিয়াতের মধ্যে যদি কি হয় বরাবর হয় আর রেওয়াজের মধ্যে কি হবে যদি বরাবর হয় পাইনকা আনাত সওয়ান ফিহা কাসুনাই ওয়া সুলাসি ওয়া নুসরাতি ইয়াউমা বিসমরকান্দ والاختلاف بين العدل بفرغانا والاختلاف بين العدل اور عدل کے اندر اختلاف فرغانا بھی کوئے جازل بھائی تو ای صورت گلیر مدد بھائی کیا سے جائے گا اذا اطلق اسم در جبکہ درہم کے نام مطلق رکھے درہم در کچھ اور سنائی دیمونا سلاس دیمونا نسرت دیمو ایٹا اولے হবে যে যতটুকু পরিমাণ নির্ধারণ করা হয়েছিল সে ততটুকু পরিমাণে যে কোনো নও যদি দেয় নুসরাতি দেব সুনাই দেব সুলাসি দেব আদালি দেব যেটাই দেব বাস ওইটার দিকেই বাইক হয়ে যাবে ফিরবে ওয়ান সারিফু ইলা মা কুদ্দিরা বিহি মিন আই নাওই কান কয় আর লোকে কা ভাই ইলা মা কুদ্দিরা বিহি মিন আই নাওই কান কয় উসকে তরফ জিসকো মুকাদ্দার কি জিসকে সাথ মুকাদ্দার কিয়া মিন আই নাওই কান জিস নাও সে ভি হো লিয়ান্নাহু লা মুনাজা এটা মুজিলাল মুনাজা না ইসতে কুই মুনাজা ওয়ালা ইখতিলাফা ফিল মালিয়া আর এর মাঝে ইয়ত্তের মধ্যেও কোনো একতলাফ নাই। যে চার সুরত কইলাম কিতাবের মধ্যে, কিন্তু এই চার সুরতের কথা কোনো কিছু বলে। আর এই চার সুরত জানা থাকলে তখন এবারতে তর্জমা করতে সহজ, আর নাইলে এই চক্কর খাইয়া খালি তর্জমাই করতে থাকবেন, এই চক্করই চলতে থাকবে, আসলে হেরে কি কইবার চাইছে এটা বোঝা যাবে। কথা বুঝে আসছে? তারপরে আমরা কোনোদিন ধরাই দিই।